Book 2 37 شايتريش شايتريش في الطريق راستاي راستاي هو يسافر بالموتور سايكل شي موتور بايك چاليه جاي شي موتور بايك چاليه جاي هو يسافر بالبسكليت شي سايكل چاليه جاي شي سايكل چاليه جاي هو يذهب على الاقدام شي هيتے جائے شي هيتے جائے هو يسافر بالسفينه شي جہازے کرے جائے شي جہازے کرے جائے هو يسافر بالقارب شي نوکا کرے جائے شي نوکا کرے جائے هو يسبح شي شاتار کاٹچے شي شاتار کاٹچے هل هذا المكان خطر এখানে কি বিপদের আশঙ্কা আছে এখানে কি বিপদের আশঙ্কা আছে هل سفر الواحد لوحده بالاوتو ستوب خطر একা একা ঘুরে বেড়ানো কি বিপদজনক একা একা ঘুরে বেড়ানো কি বিপদজনক هل التنزه ليلا خطر রাতে ঘুরে বেড়ানো কি বিপদজনক রাতে ঘুরে বেড়ানো কি বিপদজনক لقد اضعنا الطريق আমরা পথ হারিয়েছি আমরা পথ হারিয়েছি نحن في الطريق الخاطئ আমরা ভুল রাস্তায় আছি আমরা ভুল রাস্তায় আছি يجب ان ندور ونرجع আমাদের নিশ্চয়ই পিছনে ফিরে যেতে হবে আমাদের নিশ্চয়ই পেছনে ফিরে যেতে হবে اين يمكن ايقاف السياره هنا এখানে কোথায় গাড়ি দাঁড় করানো যেতে পারে এখানে কোথায় গাড়ি দাঁড় করানো যেতে পারে ايوجد هنا موقف سيارات এখানে কি গাড়ি দাঁড় করানোর জায়গা আছে এখানে কি গাড়ি দাঁড় করানোর জায়গা আছে كم المده التي يمكن وقوفها هنا এখানে কতক্ষণ গাড়ি দাঁড় করানো যাবে এখানে কতক্ষণ গাড়ি দাঁড় করানো যাবে هل تمارس السكي আপনি কি স্কি করেন আপনি কি স্কি করেন هل تصعد بالتلفريك الى اعلى আপনি কি স্কি লিফট উপরে যাবেন আপনি কি স্কি লিফট উপরে যাবেন هل يمكن هنا استئجار زلاجات سكي এখানে কি স্কি ভাড়া করা যায় এখানে কি স্কি ভাড়া করা যায়